কাছের মানুষ দূরে ঠুইয়া মরিয়া ধর ফলাইয়া রে দারুণ জ্বালা দিবানেছি দারুণ জ্বালা দিবানেছি অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়াই রে জানি কি করে ওরে সম্পানের নাইয়া আমায় দেরে দে ভিড়াইয়া তুমি হইয়া মনোয়া পাখি হাই রে কান্দি রোয়া রোয়া ওরে সম্পানের নাইয়া আমি দেশান করি দেশ দি দেশে তোরি রে নঙ্গর ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নঙ্গর পৈরাম কত যে গেছে ধরিনা ঘরে মন বধুয়ায় আমার রুচি পন্থ চাইয়া